يُمْدِدَكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ অবশ্য তোমরা যদি সাবর করো এবং বিরত থাকো আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয় তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়ার উপর 5000 ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন। وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ لِيَقَطَعَ طَرَفًا مِنَ الَّذِينَ كَفَرُوا বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আনতে পারে আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে যাতে ধ্বংস করে দেন কোনো কোনো কাফিরকে অথবা লাঞ্ছিত করে দেন যেন ওরা বঞ্চিত হয়ে ফিরে যায়। ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء হয় আল্লাহ তাদের ক্ষমা করবেন কিংবা তাদেরকে আজাব দেবেন এ ব্যাপারে আপনার কোনো করণীয় নেই কারণ তারা রয়েছে অন্যায়ের উপর আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে সেসবই আল্লাহর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন যাকে ইচ্ছা আজাব দান করবেন আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময়। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো এবং তোমরা সে আগুন থেকে বেঁচে থাকো যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আর তোমরা আনুগত্য করো আল্লাহ ও রসুলের যাতে তোমাদের উপর রহমত করা হয় তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যা সীমানা হচ্ছে আসমান ও জমিন যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযীনাল গায়্যা ওয়াল-আফীনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনীন যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে যারা নিজেদের রাগকে হজম করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুত আল্লাহ সৎ কর্মশীলদেরই ভালোবাসেন। ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون

لقد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবিলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম তাদেরকে ভয় কর তখন তাদের বিশ্বাস আরো দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কতই না চমৎকার কামিয়াবি দানকারী অতঃপর ফিরে এল মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে তাদের কিছুই অনিষ্ট হল না তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন এরা যে রয়েছে এরাই হল শয়তান এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে সুতরাং তোমরা তাদের ভয় করো না আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লান ইয়াদুরুল্লাহ শাইআ ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাদেরকে চিন্তান্বিত করে না তোলে তারা আল্লাহ তাআলার কোনো কিছু অনিষ্ট সাধন করতে পারবে না আখিরাতে তাদেরকে কোনো কল্যাণ দান না করাই আল্লাহর ইচ্ছা বস্তুত তাদের জন্য রয়েছে মহাশাস্তি إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم جارا إيمانه পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে তারা আল্লাহ তাআলার কিছু ক্ষতি সাধন করতে পারবে না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ولا يحسبن الذين كفروا انما نملي لهم خير لانفسهم انما نملي لهم ليزدادوا اثما ولهم عذاب مهين كافر جن মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি মা কানা আল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবীতা মিনাত ত্বয়িব وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم ناپاک پاکتھک پیتھک کری دوا پور جنتو আল্লাহ এমন নন যে ইমানদারদের সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ আর আল্লাহ এমন নন যে তোমাদের গায়েবের সংবাদ দেবেন কিন্তু আল্লাহ সে রসুলদের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন সুতরাং আল্লাহর উপর এবং তার রসুলদের উপর তোমরা প্রত্যয় স্থাপন কর বস্তুত তোমরা যদি বিশ্বাস ও পরহেজগারের উপর প্রতিষ্ঠিত থেকে থাকো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি হুয়া খায়রান লাহুম